বৃন্দাবনে বংশী কে বজাইলা, বৃন্দাবনে বংশী কে বজাইলা, একা রাধা রাধা নাম রাইলা, একা রাধা রাধা নাম রাইলা, বৃন্দাবনে বংশী কে বজাইলা, বৃন্দাবনে বংশী কে বজাইলা। ছিড়িলা সে ছিদ্র গণ্ঠি নিবি বন্ধ গলা ফিটি, ছিড়িলা সে ছিদ্র গণ্ঠি নিবি বন্ধ গলা ফিটি, বসন পিন্ধতে তর নুহিলা, বৃন্দাবনে বংশী কে বজাইলা, বৃন্দাবনে বংশী কে বজাইলা। পাষাণ হইলা পানি যমুনা বগে উজানি, পাষাণ হইলা পানি যমুনা বগে উজানি, ঝর ঝর মকরন্দ বহিলা, বৃন্দাবনে বংশী কে বজাইলা, বৃন্দাবনে বংশী কে বজাইলা। শুষ্ক তরু মানে থিলে ধ্বনি শুনি পলবিলে, শুষ্ক তরু মানে থিলে ধ্বনি শুনি পলবিলে, পবন থকিত চিত মহিলা, বৃন্দাবনে বংশী কে বজাইলা, বৃন্দাবনে বংশী কে বজাইলা। কহে সাল বেগ হীন এহি মোর নিবেদন, কহে সাল বেগ হীন এহি মোর নিবেদন, রাধা কৃষ্ণ পাদে চিত রহিলা, বৃন্দাবনে বংশী কে বজাইলা, বৃন্দাবনে বংশী কে বজাইলা, একা রাধা রাধা নাম রাইলা, একা রাধা রাধা নাম রাইলা, বৃন্দাবনে বংশী কে বজাইলা, বৃন্দাবনে বংশী কে বজাইলা, বৃন্দাবনে বংশী কে বজাইলা, বৃন্দাবনে বংশী কে বজাইলা।